ছোটে বল না ঘরে কি ব্যথাতে জগে বুঝে কে জানে এত স্বপ্ন স্নেহ মাথা এত গান এত আশা সব হয়ে যাবে কেন কেন হে পৃথিবী বলে কেন হে পৃথিবী